বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাত ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। কথা হচ্ছে, যারা নামাজ কখনো পড়ে না অথবা কখনো পড়ে কখনো পড়ে না, এদের হুকুমটা কি? এ সম্পর্কে অনেকেই প্রশ্ন করছেন যে এদের অবস্থাটা কি হবে। আসলে বেনামাজি সম্পর্কে আলেমদের দুটি কথা আছে। এক শ্রেণীর আলেম বলেছেন যে যারা অলসতা করে নামাজ পড়ে না, যদিও তারা নামাজ ফরজ হওয়ার কথা স্বীকার করে, কিন্তু অলসতা বশত বা অন্য কোনো কারণে নামাজ পড়ে না, তাদের ব্যাপারে এক শ্রেণীর আলেম বলেছেন যে এরা ইসলাম থেকে বের হয়ে যাবে, এরা কাফেরে পরিণত হবে। এই হলো আলেমদের একটি কথা। কিন্তু আরেক শ্রেণীর বিজ্ঞ আলেম বলেছেন যে কাফের হবে না, কিন্তু তার ইমান দুর্বল হয়ে যাবে, সে মুমিনে ফাসেক তথা ফাসেক মুমিন হিসাবেই থাকবে, ইমানের মধ্যেই থাকবে, কিন্তু সে পরিপূর্ণ ইমান থাকবে না, সে মুমিনে ফাসেক হিসাবে থাকবে। এই হচ্ছে আলেমদের দুটি কথা। তো এখন কথা হচ্ছে, দাওয়াতি কাজের ক্ষেত্রে দাওয়াত দিতে গিয়ে আপনি যদি কোনো বেনামাজিকে কাফের বলেন, এই কথা থেকে আসলে বেনামাজি তেমন একটা সতর্ক হবে না বা সতর্ক হতে দেখা যায় না। আসলে কাফের ফতোয়া দিয়ে কাউকে সংশোধন করা যায় না। যদিও আলেমগণ ফতোয়া দিয়েছেন, আলেমদের ফতোয়া সস্তানে থাকবে, কিন্তু আপনি যখন কোনো বেনামাজিকে বোঝাতে যাবেন, নামাজের দিকে আহ্বান করতে যাবেন, তখন এই ফতোয়াটি ব্যবহার করা থেকে, প্রয়োগ করা থেকে সাবধান থাকবেন। বরং আপনার জন্য উচিত হবে যে তাকে বেনামাজির ব্যাপারে যত শাস্তিমূলক কথা এসেছে, যত ধমকি এসেছে, আপনি এগুলো তাকে স্মরণ করিয়ে দেন। বেনামাজি জাহান্নামে যাবে এই কথা এসেছে কুরআনে এবং হাদিসে, আপনি এগুলো বলেন, তাকে ভয় দেখান, তাকে আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করিয়ে দেন, তাকে বলুন যে আল্লাহ তোমাকে তো অনেক নিয়ামত দিয়েছেন, সুস্বাস্থ্য দিয়েছেন, সুতরাং আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার, আল্লাহর ইবাদত করা দরকার, এগুলো আপনি তাকে স্মরণ করিয়ে দেন। এতে ইনশাল্লাহ বেশি ফল পাওয়া যাবে কাফের ফতোয়া দেওয়ার চেয়ে, এভাবে কথা বললেই ফল পাওয়া যাবে বেশি। সুতরাং আমরা যেন আলেমদের সেই ফতোয়া প্রয়োগ না করে বেনামাজিকে যেন আমরা ভয় দেখাই, উপদেশ দেই, তাকে যেন আমরা সতর্ক করি, সাবধান করি, এতেই বেশি ফল পাওয়া যাবে। তো বেনামাজি কাফের কিনা এটা অনেকেই জিজ্ঞাসা করেন, অনেকেই কৌতূহলী হয়ে এই ফতোয়াটা ব্যবহার করেন যে বেনামাজি কাফের। এটা আসলে ঠিক নয়, এভাবে সরাসরি কারো উপরে ফতোয়া প্রয়োগ করা ঠিক নয়। বরং বেনামাজির ব্যাপারে যে সমস্ত ধমকি এসেছে, হুমকি এসেছে, তার শাস্তির ব্যাপারে যে সমস্ত আয়াত এসেছে, হাদিস এসেছে, সেগুলো বর্ণনা করেন, এতেই হবে বেশি উপকার। তাকে বলুন যে কিয়ামতের দিন সবার আগে বেনামাজির হিসাব হবে, অর্থাৎ নামাজের হিসাব হবে সবার আগে। হাদিসে এসেছে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা সালাতুহু। কিয়ামতের দিন সবার আগে হিসাব হবে নামাজের, নামাজের হিসাবে যে সহজভাবে পার হয়ে যাবে, সে সফল হবে, সে সফল কাম হবে, নামাজের হিসাব যে দিতে পারবে সহজভাবে। এবং নামাজের যার নামাজ যে নামাজি হবে, নামাজের মাসলায় যে পার হয়ে যাবে, নামাজের হিসাবে যে পার হয়ে যাবে, তার জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে, জান্নাতের পথ তার জন্য সুগম হবে। আর যার নামাজ ঠিক হবে না, যে নামাজের হিসাবে আটকে যাবে, সে ক্ষতিগ্রস্ত হবে এবং ধ্বংস হবে। এভাবে তাকে বলুন, নামাজের ফজিলত বর্ণনা করুন, বেনামাজের শাস্তির কথা বর্ণনা করুন, এতেই বেশি ফল হবে ইনশাআল্লাহ। আসলে আপনার যেসব বন্ধু নামাজ পড়ে না, নামাজে অলসতা করে বা কখনো পড়ে কখনো পড়ে না, তাদেরকে যদি আপনি ফতোয়া দেন যে তুমি কাফের, তাহলে এটা সে সহজভাবে গ্রহণ করবে না। সুতরাং এই ফতোয়াটি বন্ধুবান্ধবের উপর প্রয়োগ না করে তাকে উত্তমভাবে ভালো ব্যবহার করে নামাজের দিকে নিয়ে আসুন। আজান হয়ে গেলে তাকে হাত ধরে নামাজে নিয়ে আসুন, তাকে বলুন যে চলো নামাজে যাই, দেখবেন ইনশাআল্লাহ সে আপনার সাথে চলে আসবে। যদি আপনি তাকে ভালোবেসে, যদি তাকে সম্মানের সাথে কথা বলেন, তার প্রতি সম্মান দেখিয়ে, তাহলে অবশ্যই সে আপনার সাথে নামাজে চলে আসবে। এভাবে আস্তে আস্তে সে নামাজি হয়ে যাবে ইনশাআল্লাহ। সুতরাং আমরা যেন কারো উপর করা ফতোয়া প্রয়োগ না করি, আমরা যেন সহজ কথা বলি। হাদিসে এসেছে যে ইয়াসিরু ওয়ালা তুআসিরু, তোমরা সহজ করো, মানুষের উপর কঠিন করো না। বাশিরু ওয়ালা তুনাফিরু, মানুষকে সুখবর দাও, সুসংবাদ দাও, মানুষকে তাড়িয়ে দেও না। করা কথার মাধ্যমে, কঠিন ফতোয়ার মাধ্যমে মানুষকে তাড়িয়ে দেওয়া যাবে না। সুতরাং আমাদের উচিত হবে মানুষকে সহজভাবে বোঝানো এবং দিনের দিকে দাওয়াত দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।